السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষেপে। সে বিষয়টা হচ্ছে কার্পণ্য, কৃপণতা, বখিলি, কঞ্জুসি ইত্যাদি। আমাদের এই আলোচনা করার কারণ হচ্ছে আমরা আগে পূর্বে আলোচনা করেছিলাম যে পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়েছে বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ ছিল এই কার্পণ্য। এই জন্যে আমরা এই বিষয়টা আলোচনা করব। কৃপণতা মানে অধিকারীর আর্থিক অধিকার যথাযথভাবে আদায় না করা। আপনার যে খরচ করা দরকার সেই খরচটা না করা হচ্ছে কার্পণ্য। এবারে সেই খরচ আপনার নিজের প্রতিও হতে পারে। আপনি একটা ভালো কাপড় চোপড় পরবেন, তা পরবেন না, ছেঁড়া লুঙ্গি পরে চলছে, ব্যাংক ব্যালেন্স করছেন, আর নিজে গামছা পরে, অনেকে তো গামছা পরেই থাকে, তাই না? অথচ বড় লোক, হাজি সাহেব মানুষ, দেখবেন লুঙ্গি ছেঁড়া লুঙ্গি পরে বসে আছে, চিনতেও পারবেন না যে হাজি সাহেব পরে কিনা। এ হচ্ছে কৃপণ। কৃপণ যে খায় না পরে না, আর তার মাল পরে খায়, মানে ওই যে মারা যাওয়ার পরে তারা কাটা খায়। আর জানেন বখিল বাপের উড়নি বেটা হয়। বাপ যদি বখিলি করে তো পরবর্তীতে ছেলেরা বোঝে আমার তো আছে, তখন তারা কি করে, উড়াতে লাগে, আল্লাহ রাস্তা। এটাই হচ্ছে মানে সুন্নত, যাকে বলে সুন্নত মানে কি তরিকা, এটাই হচ্ছে রীতি, এটাই হচ্ছে নীতি, বখিল বাপের উড়নি বেটা হয়। তো নিজে যেটুকু খরচ করতে হয় করে না, যা পড়তে হয় পড়ে না, যা খেতে হয় তা খায় না। ইচ্ছা করলে আপনার আবুকাস চাল খেতে পারে, কিন্তু খায় কি বর্মাল, কেন, যাতে করে দুটো পয়সা বাঁচে। আমাদের দেশে বখিলের কথা বলে, ওই যে বড় পিঁপড়া আছে না, আমাদের দেশে ডোরা বলা হয়, কালো বড়, বলছে যদি গুড় খেয়ে নেয় তো গুড়টা করে টিপে বের করে খায়। এত এগুলো বাড়াবাড়ি কথা, এটা তো আর নয় বাড়াবাড়ি কথা, তার মানে এইরকমই আর কি। তারা সিন্ধুকের কাছে টাকা ধার নেয়, সিন্ধুকের কাছে টাকা ধার মানে যে টাকাটা বের করলো সেটা কখন ঢোকাবো এটা চেষ্টায় থাকে নিশ্চয়ই। এই হচ্ছে বখিল, নিজে ঠিক মতো খায় না, তারপর ছেলে মেয়ের জন্য ঠিক মতো খরচ করে না। তবে দেখুন এর মাঝামাঝি নিশ্চয়ই আছে বাড়াবাড়ি, আর অপচয় আছে। অপচয় আছে কেমন, যেমন এত খায় যে অপচয় করে, ছেলে মেয়ের জন্য এত খায় যে অপচয় করে, হোটেল ছাড়া, হোটেল ছাড়া চলবে না, হোটেল থেকে আনছে খাচ্ছে, এটা কি, এটাও ধ্বংসের পথ। ওলা তুবাজদের তাবজিরা, অনেকে খায় অর্ধেক, খায় অর্ধেক ফেলে দেয়। এ হচ্ছে মানে কার্পণ, কার্পণ্য এবং অপচয়ের মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে, তাই না? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এ বান্দা ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে না কার্পণ্য করবে আর না অপচয় করবে, মাঝামাঝি পথ অবলম্বন করবে। যতটুকু খরচ করা দরকার ততটুকু করতে হবে নিজের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, তাই না? আত্মীয় স্বজনের জন্য। আর কোন কার্পণ্য করলে একেবারে হারাম জাহান্নামে যেতে হবে, মালের যাকাত না দিলে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে বখিলি করবে তার জন্য বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে শাস্তি দেবে, আর সেই শাস্তি কি হবে, সোনা চাঁদি যে জমা করে করে রাখছে না, এগুলো কি বানানো হবে, একটা জিনিস পাটা বা এই আয়রন জাতীয় কিছু বানানো হবে, জাহান্নামের আগুনে গরম করে, হ্যাঁ হ্যাঁ, তাদের কপালে, তাদের পিঠে, তাদের পাঁজরে কি করা হবে, ছেঁকা বা ছেঁকা দেওয়া হবে, তাই না? যেমন আমরা কাপড় আয়রন করি, তো কাপড় আয়রন করার সময় তো খেয়াল রাখি যাতে কাপড়টা পুড়ে না যায়, আর জাহান্নামে কিন্তু তা খেয়াল করা হবে না, তাই না? একদম বল, দেখো এই হচ্ছে সেই জিনিস ছাকাটা কিসের? সেই জিনিসের ছাকা যে জিনিস তোমরা জমা করে রাখতে লাও, বুঝো এবারে। এটা কোন পর্যায়ে? যাকাত যদি আল্লাহর অধিকার, সেই অধিকারটা যদি আপনি আদায় না করেন, কার্পণ্য করেন, তাহলে এই অবস্থা হবে। মোট কথা, কৃপণ যেমন অপরকে খেতে দেয় না, তেমনি নিজেও খায় না, আর তার ফলে আত্মীয়রা পর হয়ে যায়। হ্যাঁ, খরচ না করলে আত্মীয়রা পর হবে। সেদিনে আমাকে বাসানামদার আসেনি, একটা কথা বলেছিলেন, আমার মনে ধরেছে খুব। কথাটা হচ্ছে যে দিতে পারলে শালার বেটা বাপ কয়, আর দিতে না পারলে নিজের বেটা শালা কয়। কিরম কথা এটা? বাস্তব না অবাস্তব? একদম বাস্তব কথা, বাস্তব কথা। দিতে পারলে শালার বেটাও বাপ কয়, অথচ শালার বেটা কি করা কি কইবে? হ্যাঁ, আপনি শালার বেটার কি হন? আপনি ফোপা, আপনি ফোপা হচ্ছেন। ফোপা বলবেন না, বাবা আব্বা বাবা বলবে, কেন? দিতে পারছেন, আর দিতে না পারে নিজের বেটা শালা। হ্যাঁ, শালা কিছুই করেনি, আমাদেরকে কষ্টে ফেলে দিয়ে গেল, কবরের থেকেও গাল শুনতে হবে, তাই না? এই যে শালা বললাম আজকে, সব প্রতিদিন তালবা সদি বলি, কিন্তু আজকে যেহেতু কথার মধ্যে রয়েছে তাই বলতে বাধ্য হলাম, আল্লাহ মুস্তাহ। কথা কিন্তু ঠিক, দিতে না পারলে আত্মীয় কি হয়ে যাবে? পর হয়ে যাবে। তাহলে কার্পণ্য যদি করা হয় তো আত্মীয় আপনার আরো পর হয়ে যাবে, আপনার বউ দূর হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে দূর হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজনরা দূর হয়ে যাবে, এমনকি বাপ মা পর্যন্ত সব দূর হয়ে যাবে, পর হয়ে যাবে। এই যে আত্মীয়তার বন্ধন না, এই বন্ধনটা কিসের জানেন? বন্ধনটা হচ্ছে কমার্শিয়াল লেনদেনের উপরে। অবশ্য সবাই না, কিছু মানুষের আছে কমার্শিয়াল লেনদেন, দেনা লেনা। এই যে একটা ইটের সাথে আর একটা ইটের জয়েন্ট থাকে, এমনি আত্মীয়তার বন্ধনে কি থাকে? জয়েন্ট থাকে। মাঝখানে যে সিমেন্টটা লাগে, সেই সিমেন্টটা কি জানেন? তার নাম হচ্ছে টাকা। টাকা তুমি দেখতে গোল, তোমার মাঝেই গন্ডগোল। এই টাকা, টাকা দিতে পারলে ভালো, সব কথা আসল কথা, সব কথা ফাঁকা, আসল কথা টাকা। সবচেয়ে বড় শক্তি এই টাকা। টাকায় আনতে পারে শান্তি, টাকায় আনতে পারে অশান্তি, সবাই জানে। তো কার্পণ্য করলে আত্মীয় পর হয়ে যায়, আর কার্পণ্যের জন্যই আপনি খরচ করছেন না। যথা সরকার যদি ঠিকমতো খরচ না করে, রাজা যদি যথার্থভাবে প্রজাদের প্রতি খরচ না করে, তো বিদ্রোহ হবে না? হবে না। রাজা যদি ঠিকমতো কি বলে, দেশের প্রধানমন্ত্রী বলেন আর রাষ্ট্রপতি বলেন, ঠিকমতো দেশের লোকের প্রতি, জনগণের প্রতি যদি খরচ না করে, তো সমস্যা আছে না নেই? আছে, নিশ্চয়ই আছে। তার বিরুদ্ধে কত বিক্ষোভ হবে, কত কি ধর্মঘট হবে, এ হবে সে হবে ইত্যাদি। এই জন্যে পূর্ববর্তী জাতি এই যে এই কর্মকাণ্ডটা যখনই অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তা আদায়ের জন্য সংগ্রাম করেছে। যেমন এখনকার আমাদের যুগে দেখছি ঠিক মতো পায় না। আমার এক ভাই ট্রেনের টিকিট কাটে না, বিনা টিকিটে যায়। কি ব্যাপার, টিকিট কাটছেন না কেন? বলছে সরকার চাকরি দেয়নি, আমি টিকিট কেন কাটবো? দেখছেন, মানে সরকার যেহেতু চাকরি দেয়নি, অতএব যতটা পায় আমি সরকারের মাল চুরি করে খাই, তাই না? দেবে না নিজে থেকে, চলো চুরি করে খাবো। এই জন্য সরকারি মালকে অনেকে চুরি মনে করে না। সরকার কে মাল দেরি আমে ডাল, আল্লাহ মুস্তাহান। কিন্তু এটা কি ঠিক? এই বুদ্ধি, এই চিন্তা, এই বিবেক ঠিক না, ঠিক না? তো যাই হোক, সংগ্রাম করলে রক্তারক্তিতে গিয়ে পৌঁছে। আমাদের দেশে বর্তমানে দেখেন, এই সব এই দাবি আদায় করতে গিয়ে, ন্যায্য দাবি আদায় করতে গিয়ে রক্তারক্তি হয় না? হয় না, আল্লাহ মুস্তাহান। কত মানুষ ক্ষয় হয়, কত খুন হয়, কত রক্ত প্রবাহিত হয়, আর তাই হয় তাদের ধ্বংসের একটি কারণ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুজ জুলুম, তোমরা জুলুম করা থেকে দূরে থাকো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ অত্যাচার হলো কিয়ামতের দিনের অন্ধকার। ওয়াত্তাকুশ, আর কার্পণ্য থেকে বাঁচো, দূরে থাকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ কার্পণ্য পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে প্ররোচিত করেছিল। হামালাহুম আলা আনসাফাকুদিমাহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই কৃপণতাই তাদেরকে প্ররোচিত করেছিল, ফলে তারা নিজেদেরকে নিজেদের রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকৃত বস্তু সমূহকে হালাল করে নিয়েছিল। পাবলিক আর সরকারি মাল হাল করে নিচ্ছে নেবে, তার কারণ সরকার ঠিক মতো দেয় না, ওরা ভাবে কি আমাদের হক আছে, এই অবস্থা। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আশহ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশহ আমারাহুম বিল বুখল ফাবখলু আমারাহুম বিল কাতিআতি ফাকাতউ আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। তোমরা কৃপণ থেকে দূরে থাকো, কার্পণ্য থেকে দূরে থাকো, কারণ এই কার্পণ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে। কৃপণতা তাদেরকে কার্পণ্য করতে আদেশ দিয়েছিল, সুতরাং তারা কার্পণ্য করেছিল। আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে আদেশ দিয়েছিল, কারণ দিতে না পারলেই আপনি আপনি কি হয়ে যাবে, বন্ধন ছিন্ন হয়ে যাবে। ওই সিমেন্ট নেই তো ইটে জোড়া থাকবে, বিল্ডিং পড়ে যাবে। সুতরাং তারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিল এবং তাদেরকে পাপাচার করতে আদেশ করেছিল, সুতরাং তারা পাপাচার করেছিল। দেনা লেনা যখন নেই, যার সাথে নেই লেনা দেনা তার সাথে মর, কিসের কি বলে না আছে একটা কথা আছে, লেনা দেনা যখন নেই তখন তার সঙ্গে আমার সম্পর্ক নেই। আল্লাহ মুস্তাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খাইরুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। বখিলে বা কার্পণ্যের একটা বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াজে ফরজ, যেটা সেটা হচ্ছে যাকাত। তার ব্যাপারে একটা বলছে, আল্লাহ দানকৃত অনুগ্রহে ধন মালে যারা কৃপণতা করে সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে, যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে ওখানে কি বলা হলো ছাঁকা দেওয়া হবে। আর এখানে কি বলা হচ্ছে, বেড়ি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। এটা হচ্ছে সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। আল্লাহু মুস্তাআন। আল্লাহ তাআলা কোরআন সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত তারাই সফল কাম। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানুল জাহান্নাম ফি জাওফি আবদিন আবাদান। কোন বান্দার পেটে জাহান্নামের ধোঁয়া এবং আল্লাহর রাস্তার ধুলো এক জায়গায় হতে পারে না। তার মানে কি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জন্য জাহান্নাম নয়, তারা বেঁচে যাবে। যারা ইসলামে গোবারুন ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে জিহাদ, জিহাদ মানে তো বহু রকমের আছে, ভাববেন না যে একেবারে সোজা নেমে যাবেন কোথায় বম নিয়ে, তা নয়, জিহাদ বিভিন্ন রকমের আছে। যাই হোক, ওয়ালা ইজতামিউ আশহ ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদান, আর কোন বান্দার পেটের মধ্যে বা হৃদয়ের মধ্যে, কোন বান্দা হৃদয়ের মধ্যে ঈমান ও কৃপণতা, কৃপণতা ও ঈমান একত্র হতে পারে না। তার মানে কৃপণতা হলো ঈমান বিরোধী। তাহলে হুজুর, যারা কি কৃপণ, যারা কৃপণ, যারা বখিল, তারা কি বেঈমান, তারা কি কাফের? না, পূর্ণ মুমিন নয়। যারা কার্পণ কৃপণ বা বখিল তারা পূর্ণ মুমিন নয়। আবু হুরায়রা একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু মা ফি রাজুলিন শুহুন হালিয়া ওয়া জুবনুন খালিয়া। মানুষের মাঝে দুটি চরিত্র বড় নিকৃষ্টতম, আচরণ দুটো বড় নিকৃষ্টতম, কাতরতাপূর্ণ কাপড় কার্পণ্য, এমন কার্পণ্য যদি দুটো টাকা দান করতে বা দুটো টাকা ব্যয় করতে খুব কৃপণ, কাতরতা খুব কাতর হয়ে যায়, টাকা ব্যয় করতে খুব কাতর হয়, আর সীমাহীন ভীরুতা, আর এমন ভয় যে কিছু একটা ভয় হলে চুপচুপ করে কাঁপে, বাড়িতে শুয়ে আছে বাইরে একটা কিছু শব্দ হলো বাস। খবর শুনেছিলেন ওই যে এই ইউনিভার্সিটিতে রাত্রের বেলায় যে পাহারা থাকে সে বলছে রাতের বেলায় এসে কে দরজা ধাক্কা দেয়, ব্যাস ছাত্র ছাত্রী থেকে মাস্টার টিচার সব ভয়ে ভীত, বলছে ভূত আছে, কত ভিড়ু এরা, বলছে মানে আবিষ্কার করতে পারছেন যে শব্দটা কিসে। শেষকালে যখন ভূত ভূত বলতে লাগলো তখন যারা ভূত বিরোধী, যারা ভূত বিশ্বাস করে না, তাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করলো, দেখলো বড় বড় ইঁদুর, বড় বড় ইঁদুর ঝাঁপ মারছে ওই গেটের উপরে বা টিনের উপরে, যার ফলে এই শব্দ হচ্ছে। কিন্তু যারা ভীরু তারা ওই দূর থেকেই ভয় পায়। যারা আচ্ছা, আপনার দড়ি বা রশি দেখলে কি মনে করে, সাপ মনে করে, আর যারা সাহসী তারা সাপ দেখলেও কি মনে করে, দড়ি মনে করে, আল্লাহ মুস্তাহ। তো এই হচ্ছে জুবনুন খালেন। বেস অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামিন জি রাহিমিন ইয়াতি রাহিমাহু ফায়াসআলুহু ফাযলান আতাহু আল্লাহু ইয়াহু ফায়াবখালু আলাইহি ইল্লা উখরিজা লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন জাহান্নামা হাইয়্যা ইউকালু লাহা সুজা ইয়াতালাম্মাযু ফায়তাওয়াকু বিহ। কি বলছেন, কোন গরীব নিকট আত্মীয় যখন তার ধনী নিকট আত্মীয়র নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে, ভাই আমার অভাব পড়েছে কিছু টাকা দাও, কি ঋণ দাও, কি ওষুধ কিনতে হবে কিছু টাকা দাও, গরিব মানুষ বড়লোকের কাছে এসে চাঁদ দিও ডবল হোক, তাই না, এসেছে প্রার্থনা করে চাঁদ, তখন সে ধনী ব্যক্তি তা দিতে কাপুণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দোজখ থেকে একটি সাপ বের করবেন যার নাম হবে সুজা। এমনিতে আরবিতে সুজা মানে কি, বাহাদুর, বীর, কিন্তু জাহান্নামের ওই সাপটার নাম হবে সুজা। সে সাপের কাজ কি, যে সাপ তার জিভ বের করে মুখ হেলাতে থাকবে, এই মানে খাবার প্রস্তুতি আর কামড় দংশন দেওয়ার প্রস্তুতি। এই সাপকে বেরিয়ে স্বরূপ তার গলায় পরানো হবে, কার গলায়, যে তার গরিব আত্মীয়কে নিজের ধন দিতে কার্পণ্য করবে, কৃপণতা করবে, বখুদি করবে, কঞ্জসি করবে ইত্যাদি। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান ফায়াকুল আহাদুহুমা, প্রত্যেক দিন সকালে দুটো ফেরেশতা অবতীর্ণ হন, একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তুমি দানশীলকে দানকারীকে তার বিনিময় দাও, মানে যে দান করছে তার বিনিময় দাও, তার মানে তার ধনে মালে কি দাও, বরকত দাও। ওয়াইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুনসিকান তালাফা, আর দ্বিতীয় ফেরেশতা বলেন যে আল্লাহ যে বখিলি করে কার্পণ্য করে ধন মাল ধরে রেখে দেয় খরচ করতে চায় না তাকে ধ্বংস দাও, তাকে ধ্বংস দাও। তাহলে চিন্তা করেন যে কার্পণ্য করাতে কত সমস্যা আছে। হ্যাঁ, কিছু সাহাবী থেকে বর্ণিত, যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ফুলানিন নখলা ফি হায়তি ফা মুরহু ফাল ইয়াবিনিহা, এখানে আপনাকে বলবো সবচেয়ে বড় বখিলকে, এই কথা বলে শেষ করে দেবো, সবচেয়ে বড় বখিলকে কে বলতে পারবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনে দরুদ পড়েন, আর কে, যে সালামে সালাম দেয় না বা সালাম দেয় না, তাই না, আর কে, চলে শুনছি জব। তো এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একজনের আমার বাগানের সাথে বা দেওয়ালের কাছাকাছি আর কি একটা খেজুর গাছ পড়েছে, তো ওকে বলুন যেন গাছটা আমাকে বিক্রি করে দেয় কিংবা আমাকে দান করে দেয়, মানে দেওয়াল পড়েছে দেওয়ালটা তাহলে কি হবে, সোজা হবে। কাল ফা আবার রাজুল, লোকটা দিতে আবার স্বীকার করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফআল ওয়ালাকা বিহা নখলাতুন ফিল জান্নাহ, তুমি এটা করো আর এর বিনিময়ে তুমি কাল জান্নাতে একটা খেজুর গাছ পাবে। দেখলেন, জান্নাতে এই খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ পাবে। তো লোকটা দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা আবখালুন নাস, এই হচ্ছে সবচেয়ে বড় বখিল, যে জান্নাতের গাছের বদলে দুনিয়ার গাছ দিতে পারল না। বোঝা গেল, যাকে জান্নাতের ওয়াদা দেওয়া হচ্ছে জান্নাতের একটা গাছ পাবে, সেই গাছের বিনিময়ে তুমি এই গাছটা দাও, ও বলছে আমি দেব না, তাহলে এ হচ্ছে সবচেয়ে বড় বখিল। নম্বর দুই, আলা উখবিরুকুম বি আবখালিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কি সবচেয়ে বড় বখিলের কথা বলে দেব না, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ অবশ্যই বলে দেন রাসূলুল্লাহ, কাল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস, আমার নাম যার সামনে উল্লেখ করা হলো অথচ আমার উপরে দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আলাইহি সালাতু ওয়াসসালাম, ছোট্ট একটা দরুদ, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল। কিসের বখিল, কথা বলবো না, অনেকে আছে না যে পিসু কি বলে পিফু আর কি একটা কথা আছে সু, মানে যে ঘরে আগুন লেগেছে দুজনা এমন এমন এ আর কি অলস, ঘরে আগুন লেগেছে, তো পুরো কথাটাও বলবে না। হ্যাঁ, একজন বলছে যে আগুন লেগেছে, তো বলছে পি ফু মানে পিট ফেরে পি সু মানে পিট ফিরে সো, বুঝতে পারছেন? ও বলছে সংক্ষেপে, এও বলছে সংক্ষেপে, আমার কথাটা ঠিক মতো মনে আসছে না, মানে অলসদের কথা আর কি। তো এ মানে কথাটা মুখে বলবে, অনেকে দেখবেন মুখে সালাম আলাইকুম, অনেকে সালাম দেয় সালাম আলাইকুম, আসসালাম, মানে কথাটা পরিষ্কার করে বলবে, কথাতেও বকি কার্পণ্য, ইয়া আল্লাহ কথাতেও কার্পণ্য, কথাটা পরিষ্কার করে বলো। সালামের উত্তর কেমন দিতে হবে বলছেন আমরা? আসসালামু আলাইকুম যদি আমি বলি, তো কিরকম বলতে হবে আপনাকে উত্তরে? আমি যেভাবে বললাম তার থেকে ভালোভাবে বলবেন, আমি যে শব্দে বললাম তার থেকে বেশি শব্দে বলবেন, তাই না? কিন্তু আপনি কেউ তো আর বলেই না, তো এগুলো কি বখিল না? এ হচ্ছে বখিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার ব্যাপারে আল্লাহর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হলো, অথচ দরুদ পড়লো না, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল, অথচ সবচেয়ে বড় হতভাগা। কারণ একবার দরুদ পড়লে কি হয়? আল্লাহ দশবার রহমত বর্ষণ হয়, দুশ্চিন্তা দূর হয়, ইত্যাদি ইত্যাদি। আর একটা হাদিসে সালামের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরাউন নাসে মাই নাসরুকু সালাতা, সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। নামাজ চুরি করে মানে নামাজ পড়ে না তা নয়, সে তো আরো বড় চোর, তাই না? যে বিলকুলই নামাজ পড়ে না, সে তো ডাকাত। যে বিলকুলই নামাজ পড়ে না সে ডাকাত, কিন্তু চোর কে? যে নামাজ চুরি করে, নামাজ পড়ে কিন্তু। তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে নামাজ আবার কি করে চুরি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, মানে সঠিক ভাবে রুকু সিজদা করে না। দেখেছেন গলের মানুষ সুসু সুসু সুসু করে, সুসু একবারে ঠকা ঠক, হা আর বসবেও না আবার, তাই না? আমার মসজিদে একজন বলছে, বলছে আমি একটা লোক, একজন বলি দিই ইয়েমানের লোক, ইয়েমানি, সে দুরাকাত নামাজ পড়লো, আমি ঘড়ি ধরে দেখেছি, মানে প্রায় প্রত্যেক ওয়াক্তে দেখি তাকে, বলছে আমি ঘড়ি ধরে দেখেছি 11 সেকেন্ড। বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস হবে 11 সেকেন্ড? ও বলছে আমি দেখছি, মানে কিছুই পারে না, টোটা বসা করছে, যেমন কিছু ছোট ছোট বাচ্চা দেখেছেন কিভাবে নামাজ পড়ে। তো এত মানে বড় চোর যে নামাজে চুরি করে, ঠিক আছে, সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম তিনবার বলতে হয়, একবার তো বলো কমসে কম, ঠিক মতো বলো, নাকটা ঠেকাও সেজদাতে তাও না, পিঠটা সোজা করো সামি আল্লাহু লিমান হামিদা বলে না, হাফ, যেন পায়ে স্প্রিং লাগানো আছে, পটাপট পটাপট, অনেক সময় পা উঠে যায়, নিজে থেকে পা উঠে যায়। তাহলে এই লোক চুর চুর চুরি করছে না করছে না, রুকু চুরি করছে, সিজদা চুরি করছে, এ হচ্ছে সবচেয়ে বড় চোর। ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিসসালাম, আর সবচেয়ে বড় বখিল হলো সেই যে সালাম দিতে বখিলি করে, সালামটা দেবে তো কৃপণ কার্পণ্য করছে, কথা ব্যয় করবে না, সালাম ব্যয় করবে না, আল্লাহু মুস্তাহান। সুতরাং কার্পণ্য সম্পর্কিত কথা ছিল, যেটা কারণ ছিল পূর্ববর্তী জাতি ধ্বংসের একটা কারণ। আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বখিল না হই, কৃপণ না হই, তাহলে ধ্বংসেও আমাদেরও হতে পারে। আর বিশেষ করে বললাম একটা কথা, বাদশাহ নামদার তো তখন ছিল না, কথাটা উল্লেখ করলাম, যে আবার উল্লেখ করে দিচ্ছি তার কথাটা, দিতে পারলে শালার বেটা বাপ কয়, আর দিতে না পারলে নিজের বেটা শালা কয়। আল্লাহ আমাদেরকে তো মানে বাঁচান, আমাদেরকে বাঁচান, দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।